الله أكبر الله أكبر الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. এই সূরার নাম সূরাতুত তাকাসুর। গত সপ্তাহে আমরা এই দর্সে সূরাতুল আসর তাফসীর সংক্ষিপ্তকারে পেশ করেছি, আজকে সূরাতুত তাকাসুরের তাফসীর সংক্ষিপ্তকারে পেশ করা হবে ইনশা আল্লাহ। এইসব সূরাগুলির প্রয়োজনীয়তা বেশি, কারণ এগুলো সাধারণত লোকজন ছোট ছোট সূরা সালাতে আদায় করেন বা পড়েন। অনেক মুসলমান দেখা যায় এইসব সূরা তাদের মুখস্থ থাকে। কুল আউযু বিরাব্বিন নাস বা সূরাতুল ফাতিহা থেকে নিয়ে দিক থেকে এযাবৎ সূরাতুল আসর পর্যন্ত তাফসীর হয়েছে, আপনারা ওগুলো শুনবেন, জ্ঞান অর্জন করার চেষ্টা করবেন আর প্রচার করার চেষ্টা করবেন। শুধু একবার দর্শ শুনলে হবে না, তাই ব্যবস্থাপনা রয়েছে রেকর্ড। আমাদের দর্শগুলি আবার আলহামদুলিল্লাহ বর্তমানে ইউটিউবে যাচ্ছে, ফেসবুকে আপনারা দেখতে পাচ্ছেন, অনেকেই শুনছে। ইনশা আল্লাহ আল্লাহ কবুল করলে তার বিস্তৃতি আরো ছড়িয়ে পড়বে আশা করি। সূরাতুত তাকাসুর, التكاثر كثرة থেকে, كثرة আধিক্য, كثير বেশি অধিক, تكاثر মানে বেশি বেশি লাভ করার প্রতিযোগিতা। ইলহা শব্দের অর্থ হচ্ছে গাফিল করে দেয়া। ইলহা শব্দের অর্থ গাফিল করা, বেখবর রাখা, ভুলিয়ে রাখা। কুম মানে তোমাদেরকে, তাহলে তার অর্থ হবে বেশি কামাই করার প্রতিযোগিতা তোমাদেরকে গাফিল রেখেছে আল্লাহর জিকির থেকে, আল্লাহর ইয়াদ থেকে, আল্লাহর স্মরণ থেকে, নেক আমল থেকে। হাত্তা জুরতুমুল মাকাবির, হাত্তা এমনকি জুরতুম তোমরা পৌঁছে গেলে, মাকাবির মকবরা এর বহু বচন, মাকাবির কবরস্থান পর্যন্ত। কেল্লা হয়তো ধমক সূচক হতে পারে আর নয় নিশ্চয়তা বোধক হতে পারে। সাউফা তাআলামুন, তোমরা অচিরেই জানবে। থুম্মা কাল্লা সাউফা তাআলামুন, আবার ওইটা তাগিদের জন্য না, অচিরেই তোমরা জানতে পারবে। কাল্লা লাউ তাআলামুন ইলমাল ইয়াকিন, যদি বলে কাল্লা মানে না আর না হয় নিশ্চয়ই, لو تعلمون علم اليقين, তোমরা যদি জানতে বিশ্বস্ত জ্ঞান দ্বারা, তাহলে যদি তোমরা জানতে আন্তরিক বিশ্বাস সহকারে, এমন জ্ঞান যেটা হচ্ছে বিশ্বস্ত জ্ঞান দ্বারা তুমি জানতে, তাহলে যদি জবাব কই এটা উজ্জ্বল, তাহলে এরকম আল্লাহর দিকির থেকে তোমরা নেক আমল থেকে গাফিল থাকতে না। তারপর বলছেন লাতারাউন্নাল জাহিম, নিশ্চয়ই তোমরা দেখবে জাহিম। জাহিম মানে হচ্ছে জাহান্নাম, প্রজ্বলিত আগুন, দাউ দাউ করা আগুন, ওকে তোমরা দেখবে। তারপর থুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, অতপর তোমরা তা নিশ্চয়ই দেখবে আইনে ইয়াকিন দ্বারা, বিশ্বস্ত চোখ দ্বারা। কালকে আমাদের দিন যখন তোমরা জাহান্নামকে দেখবে, সচক্ষে দেখবে, তাই এরা হবে আইনুল ইয়াকিন। আর এই চোখে তোমাদের এই যে তুমি দেখবে এর মধ্যে কোন রকমের সন্দেহ থাকবে না, সরাসরি তুমি জাহান্নামকে দেখবে। আইনে ইয়াকিন, এটা হচ্ছে বিশ্বস্ত চোখ। বর্তমানে আমাদের দৃষ্টিশক্তি সীমিত, আমরা বেশি বেশি দেখতে পাই না। যতটুকু আল্লাহ আমাদেরকে দৃষ্টিশক্তি দিয়েছেন সে অনুযায়ী আমরা দেখতে পাই। তাই দেখবেন আমরা দেখতে পাই যেমন চাঁদ জমিনে লেগে আছে, দেখতে পান কিনা? না না, চাঁদ আকাশ, আকাশ জমিনে লেগে আছে। আচ্ছা, যান 10 কিলোমিটার, কি বলেন, আকাশ লেগে আছে জমিনে? 1000 কিলোমিটার, 2000 কিলোমিটার, যান যান যান, কোথায় যাবেন? ওতে বোঝা গেল আপনার দৃষ্টিশক্তি কি সীমিত, বেশি কিছু না। লা ইলাহা ইল্লাল্লাহ। আর কাল কিয়ামতের দিন এই যে দৃষ্টিশক্তি, ওকে আল্লাহ বাড়িয়ে দিবেন। তোমার দৃষ্টির মধ্যে চোখে যে পর্দা আছে, সে পর্দা তোমাদের তোমার চোখ থেকে আল্লাহ সরিয়ে দিবে। ফাকাশফনা আনকা গিতাআকা ফাবাসারুকা আল-ইয়াউমা হাদীদ। সুবহানাল্লাহ। তোমার চোখের পর্দা আল্লাহ সরিয়ে দিবে, এবারে তোমার দৃষ্টি হবে হাদীদ। যে দৃষ্টির মধ্যে কোন রকমের ত্রুটি থাকবে না, সরাসরি তুমি দেখবে, এরকম দৃষ্টিশক্তি রব্বুল আলামিন কালকে আমাদের দিন বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। তারপর কি বলছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, তারপর নিশ্চয়ই তোমাদেরকে সেদিন নিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে। আল্লাহ যেসব নিয়ামত আমাদেরকে দিয়েছে, যাই আমরা উপভোগ করছি, যেসব নিয়ামত আমরা দুনিয়াতে পাচ্ছি, এর মধ্যে থেকে সর্বোত্তম যে নিয়ামত আমরা মনে করি তা হচ্ছে হিদায়াত। কি বলেন ভাই? ইসলাম। যদি আল্লাহ আমাদেরকে হিদায়াত না দিতেন তাহলে আমরা হিদায়াত পেতাম? মসজিদে যেতে পারতেন? কোরআন পড়তে পারতেন? সেন্টারে আসতে পারতেন? কাবা শরীফ জিয়ারতের জন্য যেতেন? হজ করতে, উমরা করতে, যাকাত আদায় করতেন, সিয়াম পালন করতেন? যদি আল্লাহ আপনাকে নিয়ামতুল ইসলাম দান না করত তাহলে আপনি এই সব থেকে বঞ্চিত থাকতেন। তাই আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এবারে একবার বললাম আলহামদুলিল্লাহ, গড়ে গেলাম, ভুলে গেলাম, তাহলে এটা শুকরিয়া হলো? আমাদেরকে বুঝার তৌফিক দিন। এবারে আসি তাফসীর। আলহাকুমুত তাকাথুর, তোমাদেরকে বেশি বেশি সম্পদ লাভ, দুনিয়া লাভ, এটি বেশি মনে হচ্ছে স্পষ্ট আল্লাহ আলাম। কারণ মানুষ দুনিয়াতে দুনিয়া কামাই করার জন্যই প্রতিযোগিতা করে বেশি, এটা যেমন স্বভাবগত গুণ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও কামাই করেছে 1,000, তো আমি কামাই করব 2,000, ও 3,000, তো আমি 4 অথবা আরো বেশি, ও বিল্ডিং একটা বানিয়েছে আমি বানাবো আরো বড়, ও 10 তলা তো আমি বানাবো 40 তলা, ও টাওয়ার শুধু বাস উনায়জা শহরের জন্য বড় টাওয়ার, আমি বানাবো সমস্ত সারা সৌদি আরবের মধ্যে 1 নম্বর টাওয়ার, ঠিক না? ওটি বলেন তো। এই প্রতিযোগিতায় কাউকে উৎসাহ দিতে হয় না, সে নিজেই বস উৎসাহিত। আস্তাগফিরুল্লাহ আলাযীম। আর ঈমান আনার জন্য উৎসাহ দিতে হয়, নেক আমলের জন্য উৎসাহ দিতে হয়, আর দুনিয়া কামাই করার জন্য যে উৎসাহ এটা এমনিতেই হয়ে যায়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, হুফাতিল জান্নাতু বিল মাকারিহ ওয়া হুফাতিন নারু বিশ শাহাওয়াত। জান্নাতের চতুর্দিকে, জান্নাতকে ঘিরে আছে মাকারি, কষ্টদায়ক বস্তুসমূহ। তাই জান্নাত পেতে হলে আপনাকে কষ্ট সহ্য করতে হবে। মন চাইবে আমি ঘুমাচ্ছি ফজরের সময়, আযান, মুয়াজ্জিন বলছে আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঠিক না? এখন আমার কষ্ট হচ্ছে, আল্লাহ কি রকম জাগি, অনেক কষ্ট। কারণ ব্যাপার হলো কি, ঈমানটা দুর্বল। হয়তো আপনি ঘুমিয়েছেন 10টায়, আযান হয়েছে 4:55 অথবা 57, আপনি এখন উঠবেন না, কারণ ওখানে শয়তান লেগে আছে। শয়তান বলছে মুশকিল, এত আদরের ঘুম ছেড়ে কিরকম যাবে? তাই মুয়াজ্জিন বলল আস-সালাতু খায়রুম মিনান নাওম, সে তার উল্টা বলছে সালাত ঘুম থেকে ভালো, আর সে ঘুমাচ্ছে, তাহলে তার মানে কি হবে? উল্টাটা হবে না? উল্টা অর্থ কি হবে আপনারা বলেন তো? নামাজ থেকে ঘুম ভালো, এটা বাস্তবতা নাকি? বাস্তবতা তো, বুঝতে পারছেন আপনারা? হয়তো কেউ কেউ এখানে থাকতে পারেন যে নামাজ পড়ে না ফজরে, বলে উস্তাদ আপনি তো বড় মুশকিল করে দিলেন, এরকম তো আর হবে না। হ্যাঁ, হতে পারে। তাই আমি বাস্তবতা কি সামনে রেখে কথা বলছি। আপনি ফজরের সময় ঘুমাচ্ছেন, মুয়াজ্জিন বলছে আস-সালাতু খায়রুম মিনান নাওম, সালাত ঘুম থেকে ভালো, আর কতটুকু ভালো শেষ নাই, অনেক ভালো। সুবহানাল্লাহ। কিন্তু আপনি ঘুমাচ্ছেন, তাহলে তার অর্থ ওইটাই আগে যেরকম আপনি বলেছেন। আমি আর আরবিতে বলবো না, নাউযু বিল্লাহ বলেন, নাউযু বিল্লাহ। আলহাকুমুত তাকাসুর, গাফিল করে রেখেছে দুনিয়া কামাইয়ের লোভ, বেশি বেশি কামাই করি, দুনিয়া কামাই করার জন্য যদি আপনাকে 4টায় উঠতে হয় আপনি উঠবেন, যদি বলে আজকে ঘুমাও না আপনি বলবেন অসুবিধা নেই ঘুমাবো না, ঠিক না? আর আখেরাত কামাইয়ের জন্য যেহেতু আমরা সচেতনকে দেখছি না, এই জন্য আমাদের কষ্ট হয়ে যায়। কিন্তু সব মানুষ সমান না। কালিলুম মিন ইবাদি ইয়াশকুর, রব বলেছেন আমার শুকুরগুজার বান্দা কম। তাই দেখবেন যাদের ভিতরে ঈমান আছে ওরা নেক কাজ করে, পয়সা পাক আর না পাক, কারণ তারা স্বাদ পাচ্ছে কিসের? ঈমানের স্বাদ, নেক আমল করে স্বাদ পাচ্ছে। পয়সা কম অথবা নাই, কিন্তু সে অগ্রাধিকার দিচ্ছে কাকে? আখিরাতকে। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, রব বলেছেন আখিরাত হচ্ছে সর্বোত্তম আর চিরস্থায়ী। সুবহানাল্লাহ। আখিরাত কখনো ক্ষয় নাই আখিরাতের। যখন আপনি জান্নাতে যাবেন, জান্নাত থেকে আর বের হবেন না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে জান্নাতি বানান। আমিন। সবাই জান্নাতে যেতে চান? ইনশাআল্লাহ। সত্যি নাকি? ইনশাআল্লাহ। তাহলে আমাদেরকে যেন নেক আমল থেকে শয়তান গাফিল না করে। শুধু ইয়া ফুলুস টাকা পয়সা হায় রে ফুলুস, কিন্তু পয়সা কামাইয়ের লোভ শেষ হয় না, ঠিক না? ওয়ার শেষ নেই। এজন্য দেখবেন মুসনাদে ইমাম আহমদে একটি রেওয়ায়ত আছে, আবদুল্লাহ বিন শখির রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বলছেন, انتهيت الى رسول الله صلى الله عليه وسلم وهو يقول الهاكم التكاثر، يقول ابن ادم مالي وهل لك من مالك الا ما اكلت فافنيت او لبست فابليت او تصدقت فامضيت. سبحان الله। বলছেন আব্দুল্লাহ বিন শখির রাদিয়াল্লাহু আনহু, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর কাছে আসলাম, এমনি মুহূর্তে তিনি পাঠ করলেন আলহাকুমুত তাকাসুর, এই শব্দ পাঠ, এই আয়াতটি পাঠ করলেন। কি পাঠ করলেন? আলহাকুমুত তাকাসুর, অর্থাৎ বেশি বেশি সম্পদের কামাইয়ের প্রতিযোগিতা তোমাদেরকে গাফিল করে রেখেছে। এরপর বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়াকুল ইবনু আদম মালি, আদম সন্তান বলে আমার মাল, তাই না? আমার মাল। বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়া হাল লাকা মিন মালিকা ইল্লা মা আকালতা ফা আফনাইত, আরে তোমার মাল তো ওই মাল যে মাল তুমি খাবে আর নষ্ট করবে, যে মাল আপনি খেলেন ওটা কি আপনার। আর আরেকটা, আওলা বিস্তাফা আবলাইতা, কাপড় পরিধান করলে আর পুরাতন করলে, এটা তোমার। এটা আমার বুঝি কিনা? খাবার খায় এটা আমার কিনা? তারপর এটা নষ্ট হয়। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আর একটা কি, আওলা বিস্তাফা আবলাইতা, কাপড় পরিধান করলে পুরাতন করলে, হ্যাঁ তোমার। আর আরেকটা, এটা বেশি উপকারী, কিংবা সদকা করলে আর ওরা আল্লাহর দরবারে গচ্ছিত রাখলে। এই তিনটার মধ্যে কোনটা বেশি উপকারী? সদকা, ঠিক না? কিন্তু আগের দুইটাও করতে হবে, করতে হবে কিনা? খাবার খেতে হবে, বলো আলহামদুলিল্লাহ খাচ্ছি, আরো খাবো ইনশাআল্লাহ তাআলা, আমৃত্যু খাবো, কিন্তু অতিরিক্ত খেলে আবার অসুবিধা হবে, এটা নিয়মতান্ত্রিক। খাবারের আদব যখন বলবো তখন অনেক আলোচনা আসবে ইনশাআল্লাহ তাআলা। আও লাবিস্তা ফা আবলাইতা, কাপড় পরিধান করব এটা হচ্ছে আমার। এজন্য দেখুন, যখন আমরা খাবার খাই কাপড় পরিধান করি, বিসমিল্লাহ বলে কাপড় পরিধান করি, বিসমিল্লাহ বলে খাবার খাই, যখন খাবার খাওয়া শেষ কাপড় পরিধান করলাম, তারপর বলি আমরা সবাই আলহামদুলিল্লাহ, বলেন কিনা ভাই? আচ্ছা, খাবারের দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা আত-ত্বাআম ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিম মিন্নী ওয়ালা কুওয়া, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি খাবার খেয়ে এই দোয়া পাঠ করে তাহলে ওই ব্যক্তির পিছনের সমস্ত গুনাহ রব্বুল আলামিন মাফ করে দেন। কথা বলছেন তাহলে আলহামদুলিল্লাহ বলবেন কিনা? খাবার খায় শুধু গপশুধু, খাবার যে ও বাস গপের মাধ্যমে চলে গেছে। আচ্ছা, আরেকটা কথা বলি, আপনি না বলে বলি, যারা সিগারেট খায় তারা কি বলে সিগারেট খায়? উত্তর দিন। যদি মুসলমান হয় তাহলে সিগারেট খাওয়ার সময় কি বিসমিল্লাহ বলবে? যদি মুসলমান হয় তাহলে সিগারেট খাওয়া শেষ করার পরে কি আলহামদুলিল্লাহ বলে? অতএব এটাই হচ্ছে একটা দলিল, এ জিনিস খাওয়ার উপযোগী না, এটা হচ্ছে ক্ষতিকর, অতএব এটা হলো হারাম হারাম হারাম। বুঝতে পারছেন না? আঘাত লাগছে? যারা সিগারেট খায় তাদের হয়তো আঘাত লাগতে পারে, কিন্তু বাস্তবেই বলছি, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা ভাত পায়খানায় খাবেন? ভাত পায়খানায় খাবেন? ভাত পেশাবখানায় খাবেন? ভাত বাথরুমে খাবেন? ভাত কোথায় খাবেন? বাড়িতে খাবেন, ভাত সেন্টারে খাবেন, যদি প্রয়োজন হয় ভাত মসজিদে খাবেন, খাইনি কেবা? খাই তোমরা? যদি আল্লাহ তৌফিক দেয় মসজিদে হারামে বসেও ভাত খেতে পারি, যেহেতু রব্বুল আলামিন এই ভাতকে আমার জন্য হালাল করে দিয়েছেন। মসজিদে নববীত খেতে পারি, যেহেতু এটা আল্লাহ পাক আমার জন্য হালাল করে দিয়েছেন। রুটি খেতে পারি, খেজুর খেতে পারি, জমজমের পানি খেতে পারি, সবই পানি খেতে পারি, জুস খেতে পারি, সবই খেতে পারি, কিন্তু সিগারেট কিন্তু আল্লাহর ঘর মসজিদে খেতে পারি না। খেতে পারেন? আল্লাহর ঘর মসজিদে হারাম। বায়তুল্লাহ খেতে পারবেন সিগারেট? নবীর মসজিদ মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আপনি সিগারেট খাবেন? অতএব এটা হচ্ছে আর একটা দলিল, সিগারেট খাওয়া জায়েজ না। সিগারেট খাওয়া বুঝে আসছে নাকি? আরেকটা দলিল শুনো, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পেঁয়াজ খেয়ে রসুন খেয়ে মসজিদে যাও না, কারণ মসজিদে যদি তোমরা এই অবস্থায় যাও তাহলে ফেরেশতাদের কষ্ট হবে, কারণ যেসব কারণে মানুষের কষ্ট হয় ওইসব কারণে ফেরেশতাদেরও কষ্ট হয়। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, যদি কোনো ভালো লোক হয় তার সামনে যদি আপনি সিগারেট খান তাহলে তার কষ্ট হবে কিনা? মসজিদের ইমাম যদি বলা হয় তার সামনে যদি তুমি সিগারেট খাও তাহলে তার কষ্ট হবে, আমি বলি আমার সামনে যদি কেউ সিগারেট খায় তাহলে আমার কি কষ্ট হবে না? আচ্ছা, আপনি যদি ডায়াবেটিস রোগে আক্রান্ত হন তাহলে তো আপনার কষ্ট হবে, যদি অন্য কোন রোগে আক্রান্ত হন তাহলে আপনার কষ্ট হবে। অতএব যেভাবে কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে খাওয়া জায়েজ হয় না, এর থেকে আরো মারাত্মক হচ্ছে সিগারেট, ঠিক না ভাই? অতএব যারা সিগারেট খান আপনারা তওবা করুন, আল্লাহর দিকে রুজু করুন, এটা পরিত্যাগ করুন। অন্যদিকে দেখো সিগারেট খেলে তুমি আল্লাহর নাম নিচ্ছ না। আমি পড়ছি, আল্লাহ কুমুত্তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, কোরআন পড়ছি আপনাদের সামনে, দর্স পেশ করছি। এমনি মুহূর্তে যদি আমার পানির প্রয়োজন হয় আমি পানি খেতে পাচ্ছি কিনা? সিগারেট খেতে পারবো? যদি আমি সিগারেট খাই তাহলে আপনারা আমাকে কি বলবেন বলেন তো? সেদিন ইউটিউবে দেখেছিলাম বা ফেসবুকে, কোন এক মন্ত্রী বাংলাদেশে একটা মজলিসে বসে সে এরকম সিগারেট টানছে, আপনারা দেখেছেন নাকি না? তারপরে তুলপার সৃষ্টি হয়ে গেছে। অতএব আমি সবাইকে বলি, আপনি বলেন এই মন্ত্রী কিরকম এইরকম একটা মঞ্চে বসে সে কিরকম সিগারেট খেল, আপনি দাবি উপস্থাপন করছেন, পরে মন্ত্রী নাকি আপনাদের কথা শুনে সে সবার কাছে উজর পেশ করেছে, ঠিক না ভাই? আচ্ছা আমি বলি, আপনারা তাকে খারাপ পেলেন কেন? যেহেতু সে সিগারেট খাচ্ছে। আচ্ছা ওই জায়গায় যদি সে চা খেত তাহলে কি বলতেন? উত্তর দিন, কেউ কোন প্রতিবাদ করবে? যদি তার প্রয়োজন হয় পানি খাবে, কেউ প্রতিবাদ করবে? যদি একটা খেজুর বয় একটা খেজুর দিন আমার তো অসুবিধা হচ্ছে হাতে খাবে, কেউ কেউ তার প্রতিবাদ করবে? তাহলে বোঝা গেল সিগারেট হালাল না হারাম। যে জিনিস আল্লাহ খারাপ পায়, যে জিনিস ফেরেশতাগণ খারাপ পায়, যে জিনিস ভালো লোকজন খারাপ পায়, যে জিনিস সাধারণ লোকজন পর্যন্ত যে সিগারেট খায় সেও মনে করে এটা খারাপ, তাহলে এই জিনিসটি কিরকম হালাল হতে পারে? অতএব সিগারেট হচ্ছে হারাম। আল্লাহুমুত্তাকাসুর, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আদম সন্তান বলে আমার মাল আমার মাল, আরে তোমার মাল তো তাই যা তুমি খেলে আর নষ্ট করলে। অতএব সব জিনিস খাবেন না, হারাম জিনিস খাবেন, সিগারেট খাবেন না, মদ খাবেন না, এরকম যে কোনো জিনিস যাই ক্ষতিকর তা থেকে আমরা যেন দূরে থাকি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আও লাবিস্তা ফা আবলাইতা। আচ্ছা বলছিলাম হাদিসটি, আপনি যদি খাবার খান, খাবার খাওয়ার পর আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করেন আর এই দোয়াটি পাঠ করেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযাত ত্বামা ওয়ারাযাকানিহি মিন গায়রি হাওলিম মিন্নি ওয়ালা কুওয়াহ, আপনার নবী রহমাতুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে রব্বুল আলামিন আপনার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে আপনি যদি কাপড় পরিধান করেন, কাপড় আপনি কি পরেন? হয়তো আপনি পাঞ্জাবি পড়েন, আপনি কি পড়েন, হয়তো আপনি শার্ট পড়েন, আপনি কোট কি পড়েন, হয়তো আপনি কোট পড়েন, হয়তো আপনি লুঙ্গি পড়েন, যে কোনো কাপড় পরিধান করার পরে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেছে, বলছে আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিম মিন্নি ওয়ালা কুওয়া, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা আস-সাওবা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিম মিন্নি ওয়ালা কুওয়া, এই কাপড় যে রব্বুল আলামিন যে আল্লাহ আমাকে এই কাপড় পরিধান করার তৌফিক দিয়েছে, ওই আল্লাহর সমস্ত শুকরিয়ার সমস্ত প্রশংসা। এই কাপড় আল্লাহ আমাকে আমার নিজ কামাই ছাড়াই, আমার শক্তি ছাড়াই আমাকে এই কাপড় পরিধান করার তৌফিক দিয়েছেন। কে দিয়েছে বলেন? আপনি যে শক্তি কামাই করার মতো শক্তি, আপনাকে এই কামাই করার মতো শক্তি কে দিল? আপনি কিন্তু কামাই করতে পারতেন না, আপনি আপনার হাত নাড়াতে পারতেন না, আপনি আপনার পা নাড়াতে পারতেন না, আপনি আপনার জিহ্বা নাড়াতে পারতেন না, আপনি আপনার শরীর নাড়াতে পারতেন না যদি রব্বুল আলামিন আপনাকে তৌফিক না দিত। সত্য না মিথ্যা? তাহলে আমাদের জন্য উচিত আমরা বেশি বেশি করে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব। বলবেন তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ নবী কি বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? বলেন হে আদম, হে বনি আদম, হে আদম সন্তান, তুমি যা খাবে তা হবে তোমার, যা পরবে তা হবে তোমার, আর কি আরেকটা আও তাসাদাকতা ফাআমদাইতা, কিংবা সদকা করলে আর ওটা আল্লাহর দরবারে আমানত রেখে দিলে। সুবহানাল্লাহ, সদকা করলে কোথায় যাবে? আল্লাহর কামাই করি, হালাল কামাই, নিয়মতান্ত্রিক অসুবিধা নাই, কিন্তু যেন আমাকে আল্লাহর দিকের থেকে গাফিল না করতে পারে। কামাই করব কিন্তু সালাত থেকে যেন এই কামাই আমাকে গাফিল না করতে পারে, ঠিক না? ঠিক, নির্ধারিত সময়ে সালাত পড়ব, কামাই করছি, এমনি মুহূর্তে আজান হয়ে গেছে, বলবো রে বাবা আর কামাইয়ের প্রয়োজন নাই, আজান হয়ে গেছে, মুয়াজ্জিন বলছে আল্লাহু আকবার, সবাই একবার বলেন আল্লাহু আকবার, আল্লাহ সবার বড়। কি বলছে মুয়াজ্জিন? আল্লাহ সবার বড়, আল্লাহ আর আপনি যদি বলেন না না আর একটু পয়সা কামাই করে নেই তারপরে যাব, আরে জামাত মিস হলে অসুবিধা নেই, আরে যদি একদিন মিসই হয়ে যায় নমাজ তো আর কি অসুবিধা হবে, শয়তান এরকম এসে কুমন্ত্রণা দেয়, বুঝতে পারছেন? একদম সাথে সাথে ঢুকে না, আজকে বলবে সব সময় তো নিয়মিত আপনি জামাতের সাথে তাকবীর উলার সাথে সালাত আদায় করেন, একদিন মিস অসুবিধা নেই, একদিন মিস করলেন তো হালকা হালকা হালকা হলো বিষয়টা, পরে আরেকদিন বলবে হ্যাঁ রে তকবীর ওলা মিস হয়ে তেমন আরেক রাকাত এক রাকাত গেলে আর কি হয়, হ্যাঁ শয়তান বললা শুনেন, আরেকদিন বড় জোর দুই রাকাত যাবে আর কি, আরেকদিন বললে জমাত মিস হলে কি হয় দ্বিতীয় জমাতে পড়ে যাবে, আরেকবার বললে ও দ্বিতীয় জমাত না পেলে তুমি ওখানে পড়ে না কি আসলে, আরেকদিন বলবে আরে জমাত সবসময় তো নমাজ পড়ো একক তার মিস হলে আর কি হয়, শয়তান বুঝেন তো শয়তান কিরকম, আমাদের মন তাই নাকি শয়তান শয়তানের মতো, বলো নাউজুবিল্লাহ মিনাল, তাই শয়তান হচ্ছে সবচেয়ে বড় প্রতারক আর দুকাবাজ, এজন্য রব্বুল আলামিন শয়তানকে বলেছেন আল গারুর ওয়ালা ইগুররানকুম বিল্লাহিল গারুর, তোমাদেরকে যেন বড় দুকাবাজ আল্লাহর জিকির থেকে ধুকায় না ফেলতে পারে, তোমাদেরকে যেন ধুকা না ফেলে, কে বড় দুকাবাজ? ওটা কোনটা? শয়তান। এরপরে আসি, আমি বলেছি সংক্ষিপ্ত তাফসীর, তাই না? হাত্তা জুরতুমুল মাকাবির, এই অবস্থায় আসছ বা এই অবস্থায় তুমি আছো আর হঠাৎ করে মৌত এসে গেছে, কি আসলো রে? আমাদের কে আছে যে জানে আমাদের মৃত্যু আগামী বছর পর্যন্ত আসবে না? কেউ জানে? কেউ কি বলতে পারে আমি আরো দশ বছর জিয়ে থাকব, কেউ কি বলতে পারে আমি আরো বিশ বছর বাকি থাকব বা জিয়ে থাকব, কেউ কি বলতে পারে এখানে যার বয়স ২৫ বা ২২ ২৩ এরকম লোক থাকতে পারে অপেক্ষামূলক কম বয়স্ক, ওরা কি বলতে পারে আমি ৫০ বছর পর্যন্ত জীবন লাভ করব? কি বলতে পারবে? যার বয়স ৫০ হয়েছে সে কি বলতে পারবে আমি আরো ৫০ বছর বাঁচবো? কেউ তো বলতে পারে না। রব্বুল আলামিন বলেন আল্লাহুমুত তাকাসুর হাত্তা, তারপরে বলেন তো حتى زرتم المقابر حتى زرتم المقابر يمون كي تمرا قبرستان پہنچے گلے قبرستان برمن کر لے زیارت کر لے اور قبر ہوچے بھائی آخرتے پتم گھٹی এখান থেকেই শুরু হয়ে যায় কবর। কবরে যখন আপনাকে রাখা হবে, নিয়মতান্ত্রিক দুই ফেরেশতা এসে আপনাকে প্রশ্ন করবেন, মা রাব্বুকা ওয়া মা দীনুক ওয়া মান হাযাল রাজুলুল লাযী বুইথা ফীকুম, তোমার রব কে, তোমার দিন কি, আর এই যে ব্যক্তি তোমাদের কাছে পাঠানো হয়েছিল সে কে। আপনার ঈমান যদি মজবুত হয় পৃথিবীতে, আপনি সাথে সাথে উত্তর দিবেন, বলবেন আমার রব আল্লাহ। কি বলবেন? আল্লাহ। আমার রব আল্লাহ। আপনি বলবেন আমার দিন ইসলাম, আর বলবেন ওই যে ব্যক্তিকে আমাদের কাছে প্রেরণ করা হয়েছিল তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবারে এই জায়গায় যদি আপনি পরীক্ষা আটকে যান, তাহলে বাকি সব পরীক্ষায় আটকে যাবেন। এজন্য উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে প্রমাণিত আছে, না না, এজন্য উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু থেকে প্রমাণিত আছে, উসমান বিন আফফান কবরস্থান দিয়ে গেলে তিনি বেশি বেশি করে কাঁদতেন, এমনকি তার দু নয়ন দিয়ে অশ্রু ভাসতে ভাসতে দাড়ি তার দাড়ি পর্যন্ত ভিজে যেত। সুবহানাল্লাহ। তাকে তার সাথীগণ জিজ্ঞেস করলেন, বললেন ইয়া আমিরুল মুমিনিন, আপনার সামনে যখন জান্নাতের কথা আলোচনা হয়, জাহান্নামের কথা আলোচনা হয়, তখন কিন্তু আপনি এরকম কাঁদেন না, কিন্তু কবরস্থান দিয়ে গেলে তখন এরকম কাঁদেন, তার কারণটা কি? ওসমান বলেন রাদিয়াল্লাহু আনহু, শোনো, এই ঘাঁটি হচ্ছে আখরাতের প্রথম ঘাঁটি, এই ঘাঁটিতে যদি আমি নাজাত পেয়ে যাই তাহলে বাকি সব ঘাঁটিতে নাজাত পেয়ে যাব, আর এই ঘাঁটিতে যদি আমি আটকে যাই তাহলে বাকি আর কোন ঘাঁটিতে আমি আর কোন ঘাঁটিতে নাজাত পাব না। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? তাহলে আপনারা মাঝে মধ্যে কবরস্থানে যাবেন, যান কি না জানি জানি না, হয়তো দুই একজন যায়। বছর পর বছর গেল, ওনায়েদা সিসিতে আসেন, শুধু কামাই করছেন, অনেকে হয়তো সালাতুল জানাজা পর্যন্ত পড়ে না। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ। আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এবারে আমি তোমাদেরকে অনুমোদন দিচ্ছি, তোমরা যাও কবর জিয়ারত করো, এর দ্বারা তোমাদের আখিরাতের কথা স্মরণ হবে। আর অন্য ফর্মে এসেছে, এর দ্বারা তোমাদের মৃত্যুর কথা স্মরণ হবে। যদি আপনি যান কবরস্থানে, বলবেন কালকে তো এই লোকটি মাটির উপরে ছিল, আজকে মাটির নিচে চলে এসছে। সুবহানাল্লাহ। আমি হলাম গরিব, ও তো ধনী ছিল, ও তো বাদশাহ ছিল, ও তো প্রধানমন্ত্রী ছিল, ও তো প্রেসিডেন্ট ছিল, ও তো এরকম সুন্দর সুন্দর অট্টালিকায় থাকতো, শীতাতপ নিয়ন্ত্রিত গাড়ি সবসময় চালাতো, সব সময় নিয়ে শীতাতপ নিয়ন্ত্রিত বাড়িতে থাকতো, তার নারীও এরকম ছিল, সেও এরকম ছিল, এত টাকা পয়সার মালিক ছিল রে, হায় রে হায়, ওই লোকটি যখন আজ মাটির নিচে আসলো তাহলে একদিন আমাকেও মাটির নিচে যেতে হবে। যেতে হবে কিনা? এজন্য কবর জিয়ারত করবেন মাঝে মধ্যে, শুধু ইয়া ফুলুস ইয়া ফুলুস ইয়া দুনিয়া হবে না। আপনি যদি একটা মানুষকে মৃত দেখেন, যদি আপনি মুসলমান হন, তাহলে আপনার ভিতরে আঘাত লাগবে কিনা? আমরা মুসলমান হিসেবে আঘাত লাগার কথাই। তাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যাও কবর জিয়ারত করো। বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা সালাতুল জানাজা পড়ো। এমনিভাবে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি মারা যায় তাহলে তার হক হচ্ছে তোমরা তার অনুসরণ করবে, জানাজার অনুসরণ করবে। কিরকম জানাজার অনুসরণ? গোসল ইত্যাদির প্রয়োজন, ওগুলো আদায় করো, এমনি ভাবে সালাতুল জানাজা আদায় করো, আর কি করো, কবরে নিয়ে তাকে দাফন করো। হাত্তা যুরতুমুল মাকাবির, কবরস্থান। আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাউফা তাআলামুন থুম্মা কাল্লা সাউফা তাআলামুন। আল্লাহ বলছেন, না অচিরেই তোমরা জানবে, না অচিরেই তোমরা জানবে। কি জানবে? কি জানবে? ওই যে দুনিয়া দুনিয়া শুধু দুনিয়া দুনিয়া করতে আমার দিকির থেকে যে তোমরা গাফিল থেকে গেছো, এর ভয়াবহ পরিণতি কি তা তোমরা দেখতে পাবে একদিন সামনে গিয়ে। কাল্লা সাউফা তাআলামুন, ثم كلا سوف تعلمون. প্রথমে বলছেন জানবে, তারপর আবার বলছেন কাল্লা লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন, বিশ্বস্ত জ্ঞান দ্বারা যদি তোমরা জানতে পারতে, ঈমানটা যদি এরকম হতো আর যদি তোমরা জানতে পারতে, তাহলে কিন্তু তোমরা আল্লাহর জিকির থেকে গাফিল থাকতে না, সালাত থেকে গাফিল থাকতে না। কথা বলছেন ভাই, হালাল হারাম বুঝে তোমরা কামাই করতে, হালাল পথেই চলতে, বলতে না যা ভাই আসে তাই নিয়ে নেই, অসুবিধা আর কি, পরে দেখা যাবে। এই তো কালকেই আমাকে বা দুদিন আগে আমার এক ভাই বলেছেন, তিনি আসেন দর্শ কোরআনে রাত 12টার পরে, তিনি বললেন আমি গাড়িতে বসেছি পিছনের সিটে, আমার সাথে আরেকটা লোক ছিল, কোন এক দিশে যাই হোক, দিশে এখানে বলার প্রয়োজন নেই ছিল, সামনে ড্রাইভারের কাছে একটা লোক বসা আছে সুদানি, তার বাম পকেটে, প্যান্টের বাম পকেটে ছিল ইয়ে টাকা 500 রিয়ালের এক বান্ডিলের মতো, ওটা খসে পড়ে গেছে, প্যাকেট থেকে বের হয়ে গেছে, ওই যে লোকটি ছিল ও এরকম করে নিয়ে গেছে, ও দেখেনি, সে দেখেছে এই ভাইটা, ওকে বলছে এটা জানি না হারাম, ওকে বলছে বলো না, সে হয়তো মনে করছে এটা ইন্ডিয়া বা বাংলাদেশ আর কি, অসুবিধা নাই, হ্যাঁ পরে বান্ডেজ দেবো স্যার, সামনে গেছে নেমেছে, ও বলছে আমার পয়সা নেই, সুদানি তোমরা দুজন নিয়েছ, তো আমার এই ভাইটা শুধু বলে আমি নেই, বলছো ও নিয়েছে, ও বলছে আমি নেই, পরে তিনি তো দেখেছেন কোথায় রেখেছে, ও বের করে তাকে দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ, পয়সা পেয়ে গেছে। এবারে পুলিশ এসেছে, পুলিশ এসে ওকে নিয়ে গেছে। আচ্ছা লাভটা কতটুকু হলো, লাভ হয়েছে না লস হয়েছে, ক্ষতি হয়েছে, আরো ক্ষতি হবে ইনশাআল্লাহ। এতরূপ শয়তান আল্লাহর ভয় নাই, যদি আল্লাহর ভয় থাকতো তাহলে এরকম করতো না, অল্প পয়সা আবার গাড়িতেই দেখছে আরেকজন, তবু অলুভের কারণে সে বলছে তুমি কিছু বলবে না আমি নিয়ে যাচ্ছি খালি, আস্তাগফিরুল্লাহ আলাযীম। খবরদার ভয় রাখবেন আল্লাহর, একা থাকলেও আল্লাহকে ভয় করতে হয়, মানুষের সামনে থাকলেও আল্লাহকে ভয় করতে হবে, নির্জন অবস্থাতে থাকলেও আল্লাহকে ভয় করতে হবে। ইত্তাকিল্লাহ হাইতুমা কুনতা, তুমি যেখানেই থাকো ভয় করো কাকে, আল্লাহকে। ইত্তাকিল্লাহ হাইতুমা কুনত, কেউ দেখছে না, দেখছে কে, আল্লাহ। কোন জায়গায় আছে, কোন জায়গা আছে কি যে জায়গায় আল্লাহ দেখেন না, কেউ বলতে পারবে? আল্লাহ আমাদের হেফাজত করুন। আল্লাহ বলছেন কাল্লা لو تعلمون علم اليقين لترون الجحيم, এবারে আসুন, لترون الجحيم, তোমরা জাহিম দেখবে, জাহিম মানে দুজক, ثم لترونها عين اليقين, عين اليقين, তারপর একদম বিশ্বস্ত চোখ দ্বারা তোমরা ওই জাহান্নামকে দেখবে সরাসরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন জাহান্নামকে 70,000 শিকল দিয়ে বেঁধে কিয়ামতের মাঠে আনা হবে, কত হাজার শিকল, আর প্রতি শিকলে 70,000 ফেরেশতা টানবেন ওকে, প্রতি শিকলে কত হাজার ফেরেশতা থাকবে, 70,000 ফেরেশতা। জাহান্নামের ভয়াবহতা কতটুকু আর কত বড় জাহান্নাম, একটি শিকলে 70,000 ফেরেশতা, এরকম করে 70,000 শিকল রয়েছে, 70,000 শিকলের সাথে 70,000 ফেরেশতা, প্রতি শিকলে 70,000 ফেরেশতা টেনে টেনে জাহান্নামকে জনসম্মুখে পেশ করা হবে। লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, আল্লাহু আকবার। একদিন মরতে হবে, এর পূর্বে হাত্তা জুরতুমুল মাকাবির, আবার শুনেন, আপনি মারা গেলেন, মারা যাওয়ার পরে আপনার আত্মীয় স্বজন আপনাকে বলবে, আপনার ছেলে আপনার ব্যাপারে বলবে, আপনার মেয়ে বলবে, আপনার স্ত্রী বলবে, অথবা আপনি স্ত্রী হলে আপনার স্বামী বলবে, আপনার মা বাপ বলবে, আত্মীয় স্বজন বলবে, তাড়াতাড়ি করে দাফন করে দেই, বলবে কিনা, না বলবে অসুবিধা নাই, একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন থাকুক, অসুবিধা নেই আমাদের এখানে, এরকম কেউ বলবে নাকি? যদি কোন মৃতের লাশ ওখানে থাকে খালি করে কেউ থাকে, ওখানে লোকজনই যাবে না বলে মুশকিল, সবাই ভয় পায় কিনা? আল্লাহ রসুল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসরিউ বিল জানাজা, মানুষ যদি মারা যায় তাহলে তার দাফন কাফনের কার্য তাড়াতাড়ি করে তোমরা সম্পাদন করো। ফা ইন তাকু সালিহাতান ফা খায়রুন তুকদ্দিমুনাহা ইলাইহি ওয়া ইন তাকু গায়রা যালিক ফাশারুন তাদাউনাহা আর-রিকাবিকুম আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও فَشَرٌّ تَضَعُونَهُ عَنْ رِقَابِكُمْ বলেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা তাড়াতাড়ি করে মৃতের দাফন কাফনের কার্য সম্পাদন করো, এবারে যদি সে ভালো হয় তাহলে তোমাদের জন্য উত্তম হলো, তোমরা রব্বুল আলামিনের কাছে তাকে তাড়াতাড়ি করে সুপোর্ট করবে। কার কাছে? আল্লাহর কাছে। ওকে তোমরা রাখবে কেন? মারা গেছে, আল্লাহ তাকে নিয়ে গেছে, আল্লাহর কাছে দিয়ে দেয়। ওখানে গিয়ে সে যদি ভালো হয় তাহলে জান্নাতের সুগন্ধি পাবে, জান্নাতের সেই নিয়ামত সে উপভোগ করবে, যেরকম আল্লাহ আল্লাহ রেখেছেন এই নিজাম, আর তা সহি আহাদিস দ্বারা প্রমাণিত আছে। আর যদি এই লোকটি খারাপ হয় তাহলে তোমাদের জন্য একে তোমাদের কাছে রাখা ঠিক না, তোমরা তোমাদের গোড্ডান থেকে ওকে নামিয়ে দাও তাড়াতাড়ি করে, ভালো হলে অন্য অর্থে তাকে আল্লাহর কাছে পেশ করবে, আর যদি খারাপ হয় তাহলে অন্য অর্থে তাকে ওখানে আল্লাহর কাছে পেশ করবে, নাউযুবিল্লাহি মিন যালিক। যদি ভালো হয় তাহলে আপনার কবর কিন্তু আপনার জন্য ভালো হয়ে যাবে, আর যদি খারাপ হয় তাহলে আপনার কবর কিন্তু আপনার জন্য খারাপ হয়ে গেল। আল্লাহুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তাআলামুনা ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين الله رسول صلى الله عليه وسلم বলেন যখন মানুষ মারা যায় মৃতের সাথে তিনজন থাকে, তিনজন তার অনুসরণ করে, দুইজন ফিরে আসে আর একজন তার সাথে থেকে যায়, আত্মীয় স্বজন, টাকা পয়সা আর আমল, তিনটা কিনা? আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সদিক বদিক, হাজার রুমমেট আর ক্লাসমেট আর যাই আছে সব, ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড আর ডিসক্লোজ ফ্রেন্ড, যাই হোক, যাই আপনি বলবেন তাই না, আপনার ফ্রেন্ড যা আছে সবাই হয়তো দিয়ে দিল খবরে, তারপরে ওরা কয়দিন থাকে ওখানে? থাকবে নাকি 40 দিন? তাহলে আপনারা কেন 40 করে কথা বলবা? 11 দিন থাকে ওই আছে, আবার 11 একাদশী করে, আরো কত দশী করে, এইসব ব্যাপারে ইনশাআল্লাহ আমি আলোচনা করব, সবাই উপস্থিত থাকবেন, শুনবেন দলিল ভিত্তিক আলোচনা। এখন থেকে সবাই চেষ্টা করেন প্রত্যেকটা ক্লাসে অংশগ্রহণ করতে, কথা বুঝলেন তো? পিছনে থাকবেন না, অগ্রসর মানুষকে আরো নিয়ে আসার চেষ্টা করবেন, দাওয়াতি কাজে একটু সময় বের করবেন, সচেষ্ট হবেন। একজন লোক যদি আপনার মাধ্যমে আসতে পারে, সে হেদায়ত পেয়ে যায়, হয়তো রব্বুল আলামিন এই এক ব্যক্তির মাধ্যমে আপনাকে জাহান্নাম থেকে নিজাত দিয়ে দিতে পারে ইনশাআল্লাহ। তাই আমরা সচেষ্ট হই ভালো কাজের জন্য, খারাপ কাজের জন্য বলতে হয় না, লোক যখন অটোমেটিকলি চলে যায়। আগে যেভাবে আলোচনা হয়েছে কয়েকটা হাদিস আপনারা শুনেছেন, আল্লাহ তুমি আমাদের হেফাজত করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ইয়াতবাউল মাইতা সালাসা فيرجع اثنان ويبقى معه واحد يتبعه اهله وماله وعمله فيرجع اهله وماله ويبقى عمله মানুষ যখন মারা যায় এই মৃত ব্যক্তির সাথে তিনটি জিনিস যায়, এক হচ্ছে তার আহাল পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, আর আরেক হলো টাকা পয়সা। উপস্থিত টাকা পয়সা থাকে কিনা? আমি বর্তমানে কামাই করলাম মাশাআল্লাহ, ব্যাংক ব্যালেন্স রয়েছে 20 লক্ষ টাকা, কথা বললাম, ব্যাংক ব্যালেন্স রয়েছে 5 লক্ষ টাকা, ব্যাংক ব্যালেন্স রয়েছে 10 লক্ষ টাকা, ব্যাংক ব্যালেন্স রয়েছে 50 লক্ষ টাকা, ব্যাংক ব্যালেন্স রয়েছে 1 কোটি টাকা, এরকম যে যত বড় ওই হিসাবে চলছে তাই না? আমি যখন মারা যাব আমার ব্যাংক ব্যালেন্স কি আমার সাথে যাবে বলেন তো? আমি যখন মারা যাব আমার এত বিঘা জমি রয়েছে শত শত বিঘা জমি আমার সাথে কতটুকু জমি যাবে বলেন তো? হায় রে হায়, আমার অনেক আত্মীয় স্বজন রয়েছে, বন্ধু বান্ধব রয়েছে, আমার পার্টি রয়েছে, দল রয়েছে, আমার শক্তি অনেক, ওইসব শক্তি আপনার সাথে যাবে? তাই ওই কবরের পরের যে কবরের যে জিন্দেগি বা মৃত্যুর পরের যে জিন্দেগি, ওই জিন্দেগি সম্পর্কে আমরা কেন চিন্তা ভাবনা করি না? যদি ওই জিন্দেগি সম্পর্কে আমরা চিন্তা ভাবনা করি তাহলে কিন্তু দুনিয়ার কামাইয়ের কারণে আমি আল্লাহর জিকির থেকে গাফিল থাকতে পারি না, নামাজ থেকে গাফিল থাকতে পারি না, ঠিক না ওটিক ভাই? হালাল কামাই করতে আমি গাফিল থাকতে পারি না, হারাম থেকে আমি দূরে থাকবো, হারামের কাছে যেতে পারি না। যদি আমার কাছে, যদি আমার মধ্যে আল্লাহর ভয় আর আল্লাহর খৌফ থাকে, যদি আমার সামনে মৃত্যু থাকে, যদি আমার সামনে মৃত্যুর পরের যে জিন্দগি, ওই জিন্দগির কথা যদি আমার সামনে থাকে, কোথায় যাবেন? একটু চোখ বন্ধ করে দেখুন তো, যদি আপনি কবর, আমরা তো সবাই জানি না আমাদের কবর হবে কিনা, যদি কবর হয় তাহলে একটু চিন্তা করে দেখুন আপনি কোথায় যাবেন। ওই একটি গর্তে লোকজন আপনাকে রেখে আসবে, এর উপরে আবার আপনার উপরে নিয়মতান্ত্রিক মাটি চাপা দিয়ে আসবে, কি আপনার সাথে যাবে? আপনার স্ত্রী যাবে, আপনার স্বামী যাবে, আপনার বন্ধু যাবে, আপনার আত্মীয় স্বজন কেউ যাবে না, ওরা ওখানে রেখে আবার চলে আসছে। হয়তো রজুল বলতে পারে, দোয়া করবে, আল্লাহ তুমি ওকে মাফ করে দাও, বলবেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি ওকে জাহান্নাম থেকে নাজাত দাও, আল্লাহ তুমি ওকে মাফ করো। আল্লাহ এখন যে তাকে সওয়ালের সম্মুখীন, সে সওয়ালের সম্মুখীন হচ্ছে, আর আল্লাহ এই সওয়ালগুলি, এই সওয়ালের উত্তরগুলি বা প্রশ্নগুলির উত্তর যেন সে সুন্দরভাবে দিতে পারে, আল্লাহ তুমি তাকে সেই তৌফিক দান করো। এটি তো আমরা বলবো, এর থেকে তো আর বেশি কিছু বলবো না। না, ফেরেশতাদেরকে বলবো তোমরা ওর ধন থেকে কিছু নিয়ে যাও আর ওকে মাফ করে দাও, বলবেন নাকি ভাই? না, কাকে বলবেন? আল্লাহুম্মা ইগফিরলাহ, আল্লাহুম্মারহাম, আল্লাহ তুমি তাকে মাফ করো, আল্লাহ তুমি তার উপর রহম করো। এটাই তো বলি, জানাজার সালাতে তাই পড়তে হয়, আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসসি মুদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াল থালজি ওয়াল বারাদ ওয়ানাক্কিহি মিনাল যুনুবি আও মিনাল খাতায়া কামা নাক্কাইতাস সাওবাল আবিয়াদা মিনাদ দানাস, আল্লাহুম্মা আবদিলহু দারান খায়রান মিন দারিহি ওয়া আহলান খায়রান মিন আহলিহি। বলি কি আমরা? اللهم ادخله الجنه واعذه من عذاب القبر ومن عذاب النار سبحان الله এটা হচ্ছে কবর, এই মৃতের জন্য দোয়া। কোন জায়গায় দোয়া করবেন? সালাতুল জানাজা, কবর রেখে তাকে জন্য দোয়া, আল্লাহ তুমি তাকে মাফ করো, আল্লাহ তুমি তার উপর রহম করো, আল্লাহ তুমি কবর আযাব থেকে তাকে নাজাত দাও, আল্লাহ জাহান্নাম থেকে তুমি তাকে নাজাত দাও। টাকা পয়সা কই যাবে? যাবে ভাই, তাহলে ওই টাকা পয়সা সারা জীবন নিজে না খেয়ে শুধু কামাই করলাম, পয়সা এই পয়সা, বিল্ডিং বানালাম, এই করলাম সেই করলাম, কিন্তু এই সব রেখে আমি চলে গেলাম, তাহলে এবারে আমার সাথে কি যাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার টাকা পয়সা তোমার সাথে যাবে না, তোমার আত্মীয় স্বজন তোমার সাথে যাবে না, একটা জিনিস যাবে আর তা হচ্ছে আমল। কি যাবে? আমল, বুঝেন? যে কোনো আমল, যদি আপনি ভালো আমল করেন তা, আর যদি খারাপ আমল করেন তা, তাই তো? এই হচ্ছে আমল। এবারে যদি আপনি ভালো আমল করে থাকেন তাহলে এর বদলে রব্বুল আলামিন আপনাকে কবর আযাব থেকে মুক্তি দান করবে, আর যদি খারাপ আমল করেন তাহলে কবর আযাব থেকে নাজাত পাবেন নাকি? এখানেই শুরু হয়ে যাবে, ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাই আল্লাহ বলছেন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি তোমরা বিশ্বস্ত জ্ঞান দ্বারা জানতে পারতে তাহলে কিন্তু আমার জিকির থেকে তোমরা গাফিল হতে না। এরপরে আল্লাহ বলছেন, লা তারাউন্নাল জাহিম, নিশ্চয়ই তোমরা জাহান্নামকে দেখবে। আমাদের বিশ্বাস জাহান্নাম আছে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সালাতে পড়তেন একটি দোয়া, এর মধ্যে থেকে একটা আছে, আন্নারু হাক্কুন ওয়াল জান্নাতু হাক্কুন। কি বলতেন? النار حق والجنة حق جهنم شطو جنت شطو আমাদের বিশ্বাস রয়েছে জান্নাত আছে জাহান্নাম আছে। যদি আল্লাহ আমাদেরকে বাঁচায় নাজাত দেয় জাহান্নাম থেকে, তাহলে আমরা ইনশাআল্লাহ জান্নাত পাব, জান্নাতে যাব। আমি বললাম কারণ এটা আমাদের ইচ্ছাধীন নয়, কার ইচ্ছাধীন? আল্লাহর ইচ্ছাধীন। কিন্তু আমাদের আমাদের আশা রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন, আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিবেন, আল্লাহ আমাদেরকে কবর আযাব থেকে নাজাত দিবেন, আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস দান করবেন ইনশাআল্লাহ। আশা আছে তো? তাহলে সেন্টারে আরো বেশি করে আসবে, আল্লাহর জিকিরের মজলিসে আরো বেশি করে আসা উচিত। যারা গাফিল হয়ে বসে আছে ওদেরকে নিয়ে আসা উচিত। আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও। তারপরে আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাতারাউন্নাল জাহিম, এরপরে সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, একদম বিশ্বস্ত চোখ দ্বারা তোমরা তা দেখবে। তারপরে কি? সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, ওই কিয়ামতের দিন। হায় রে হায়, মুশকিল। খেয়াল করো, কিয়ামতের দিন রব্বুল আলামিন যেসব নিয়ামত তোমাদেরকে দিয়েছে ওইসব নিয়ামতের ব্যাপারে প্রশ্ন করবে, কাফেরদেরকে জিজ্ঞেস করবে, এর মধ্যে সন্দেহ নাই, তাই না? আর আমাদেরকে বা আল্লাহর নেক বান্দাদেরকে ইমানদারদেরকে যে জিজ্ঞেস করবে তাও সত্য। আপনি একটু খেয়াল করুন, এই হাদিসটি আপনার জানেন হয়তো, যেহেতু এটি প্রসিদ্ধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঘর থেকে বের হলেন, ঘর থেকে বের হয়ে দেখলেন আবু বকর আর উমর রাদিয়াল্লাহু আনহুমাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি কারণে এই সময় বের হয়ে এসছো? এই সময় তো বের হওয়ার সময় না। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ভুকের তাড়নায় কুধার তাড়নায় ঘর থেকে বের হয়ে এসেছি, খাবার নাই, ভুকের জ্বালায় ঘরে আর বসতে পারিনি, তাই এই সময় ঘর থেকে বের হয়ে এসেছি। সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা সারাদিন আজকে গেল, আপনারা ক্ষুধা পেয়েছেন? ভুক অনুমান হয়েছে? কিসের ভুক? আচ্ছা, ভুক লাগলেই সাথে সাথে খাচ্ছেন, তাই না? তো ভুকের জ্বালা কই বলেন? যে জ্বালা আছে। আপনি ভুকের কারণে ঘর থেকে বের হয়েছেন? যদি বের হন তাহলে হোটেলে যাবে, তাই তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় মসজিদে নববীর কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরে কি হোটেল ছিল? হায় রে হায়। আবু বকর উমর, তোমরা কি কারণে তোমরা ঘর থেকে বের হয়ে আসলে এই সময়ে? এই সময় তো বের হওয়ার সময় না। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা আখরাজানা ইল্লাল জুয়, আমাদেরকে ভুক ঘর থেকে বের করিয়ে দিয়েছে। ওই সময় আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ওয়াল্লাহি মা আখরাজানি ইল্লাল জুয়, আমি বলছি আমি ওই ভুকের কারণে বের হয়েছি। হায় রে হায়, সাইয়্যিদুল কাউনাইন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে খাবার নাই, তার ঘরে খাবার নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, কিন্তু খাবার নাই, যার জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন জান মাল সব বিসর্জন দিয়েছেন আর বিসর্জন দিতে রাজি, এতৎসত্ত্বেও তার ঘরে খাবার নাই। বলছেন, আমি বুকের জ্বালায় ঘর থেকে বের হয়ে এসছি। এবারে খেয়াল করুন, এই উম্মতের মধ্যে শ্রেষ্ঠ দুই সাহাবী, দুই ব্যক্তি, নবীদের মধ্যে শ্রেষ্ঠ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এই উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর, দ্বিতীয় নম্বর উমর। তাহলে এরা সবাই শ্রেষ্ঠ, নাই খাবার নাই। আপনার কি একটু অনুমান হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি এরকম কষ্ট করেছেন, আর আপনি বলছেন ভুকো নাই, কিছুই নাই, তবু আপনি নামাজ পড়েন না? ডিউটির সময় আদান হয়েছে, আপনি আদান শুনছেন না? দাবিতে এক নম্বর, নবীর প্রেমের প্রেমিক বলে কিনা? বাস্তবে নবীর প্রেম বলতে কিছুই নেই, ধোকা মিথ্যা দাবি। এবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, এসো আমরা যাই উমুক সাহাবীর বাড়িতে। আনসারী এক সাহাবীর বাড়িতে গেলেন, ওখানে গিয়ে বলছেন অমুক কোথায়? তার স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ যাহাবা ইস্তাযিবু লানাল মা। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনি অমুক জায়গায় গেছেন আমাদের জন্য মিঠা পানি নিয়ে আসার জন্য, আমাদের জন্য পানি নিয়ে আসার জন্য হয়েছে। তার স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনারা একটু অপেক্ষা করুন, তিনি চলে আসবেন। কিছুক্ষণ পর ওই সাহাবী আসলেন, এসে দেখছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এখানে বসে আছেন, আবু বকর উমর এই জায়গায় বসে আছেন রাদিয়াল্লাহু আনহু আজমাইন। তিনি এসে তাদেরকে সালাম করলেন আর বললেন, উপস্থিত সময়ে আমার কাছে যেরকম মেহমান রয়েছেন পৃথিবীতে আর কোন ব্যক্তির কাছে এরকম ইজ্জতওয়ালা মেহমান আর কারো কাছে নাই। সত্য না মিথ্যা? হায় রে হায়, এই সাহাবীর বাড়িতে এসে গেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু ইসলাম, এসেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, এসেছেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, এর চেয়ে ধন্য ব্যক্তি আর কে হতে পারে? আমার বাড়িতে এরকম মেহমান এসেছেন যেরকম মেহমান পৃথিবীর আর কোন জায়গায় যাননি আজকে। আল্লাহ আকবার! আল্লাহ রসুল সাল্লাল্লাহু ইসলামের সামনে তিনি পানি পেশ করলেন আর ওখান থেকে গিয়ে কিছু ফল নিয়ে আসলেন, তাজা ফল খেজুর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু ইসলাম ওগুলো খেয়েছেন, পরে তিনি হাতে নিলেন ছুরি, ছুরি নিয়ে যাচ্ছেন হয়তো একটা ছাগল বা একটা বকরি জবাই করবেন। আল্লাহ নবী বললেন, ইয়াকা ওয়াল হালুব, দুধের বকরি বা দুধের প্রাণী কিন্তু তুমি জবাই করবে না, দুধের ইজ্জত বেশি। যদি দুধের বকরি হয় তাহলে এর দ্বারা আরো লোকজন খাবে, দুধ পান করবে, তাই তো? এরকম দুধের বকরি তুমি জবাই করবে না। তিনি গেলেন জবাই করে নিয়ে এসে অল্প সময়ের মধ্যে খাবার টাবার রান্না করে নিয়ে এসছেন। আর আরবের খাবার আসল খাবার তো আপনারা জানেন তো, এত সময় লাগে না আমাদের মতো, কিছু মশলা এরকম কষাতে হয়, তারপর এরকম করতে হয়, তারপর এরকম করতে হয়, কত কিছু, তাই তো? প্রথমে তেল গরম করতে হয়, তারপর পেঁয়াজ জ্বালতে হয়, তারপর আরো কিছু কিছু হয়তো, এসব ব্যাপারে আপনারা আমার থেকে বেশি ওয়াকিফ হন, তাই না ভাই? কিন্তু ওরা এরকম না, আসলে আরো বুঝো মানে বস রান্না বান্না করে মুহূর্তের ভিতরে নিয়ে এসছেন। মাশাআল্লাহ! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খেয়েছেন, আবু বকর খেয়েছেন, উমর ইবনে খাত্তাব খেয়েছেন রাদিয়াল্লাহু আনহু আজমাইন, হ্যাঁ খেয়েছেন। খাবার শেষ, আরাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর আর উমরকে বললেন, শুনো আল্লাহ এই যে নিয়ামত তোমরা পেয়েছ, এই নিয়ামত তোমরা উপভোগ করেছ, এই নিয়ামত সম্পর্কে তোমাদেরকে কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। সুবহানাল্লাহ! কি অবস্থা, আমরা যে ভুক ছাড়াই খাই, কত খাবার ফ্রিজে আছে, সবার বাসায় ফ্রিজ আছে নাকি? আমার যেমন এখানে আছে, সবার বাসায় আছে। আচ্ছা, ঘরে চাউল আপনারা থলে কে থলে নিয়ে আসেন, তাই না? সবজি যখন নিয়ে আসেন শুধু একদিনে না কয়েকদিনে নিয়ে আসেন। আচ্ছা, জুস আপেল যা আছে, ফ্রুটস ব্রুটস যখনই যেটা প্রয়োজন তখন সেটা খাচ্ছেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরকম খেয়েছেন দেখলেন তো? এই রেওয়ায়তটি মুসলিম সহ অন্যান্য কিতাবে রয়েছে, তিরমিজি ইত্যাদিতে, সহিহ রেওয়ায়ত। এর দ্বারা বোঝা গেল আমরা যেসব নিয়ামত উপভোগ করছি এইসব নিয়ামত সম্পর্কে আমাদেরকে জিজ্ঞেস করা হবে। শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি বলছেন, মুসলমানদেরকে যে নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে তার মানে স্মরণ করিয়ে দেওয়া হবে, বলি আলহামদুলিল্লাহ, এর থেকে বেশি কিছু না, এর থেকে বেশি কিছু না, স্মরণ করিয়ে দেওয়া হবে তোমরা এরকম। আর কাফিরদেরকে তাওবিখ, জজর, ওদেরকে ধমক দেওয়ার জন্য, তোমাদেরকে এসব নিয়ামত দিয়েছি তোমরা কি করলে, তারপরে তাদের পরিণাম কি হবে এটা তো আপনারা বুঝতে পারছেন। আল্লাহ আমাদের হেফাজত করুন জাহান্নাম থেকে নাজাত দিন। তাই আমরা যেসব নিয়ামত আল্লাহর পক্ষ থেকে পাচ্ছি ওগুলোর শুকরিয়ার জন্য বেশি বেশি করে আদায় করি আর এর কদর করি। প্রত্যেক দিন আল্লাহ আমাদেরকে খাবার দিচ্ছে, একটু আপনি একটু চিন্তা করলেন, পৃথিবীতে উপস্থিত সময়ে কত রাষ্ট্র আছে আর বাইরে যাওয়ার কি প্রয়োজন? আমার দেশেই কত মানুষ আছে দিন মজুর, আর অনেক আছে দিন মজুরিও করতে পারে না, কোন কিরকম যে কিরকম যে চলছে আল্লাহ আলম, আছে কিনা বাংলাদেশে, যান গিয়ে দেখুন কি অবস্থা জনগণের দেশের অবস্থা। ইন্ডিয়া পরিসংখ্যান মোতাবেক বোঝা যায় ওই রাষ্ট্রের 60% মানুষ দারিদ্র সীমার নিচে রয়েছে, কারণ ইন্ডিয়া ছোট রাষ্ট্র মতো প্রায় 100 কোটি মানে পার হয়ে গেছে, সুবহানাল্লাহ এত লোক। তাহলে এবারে খেয়াল করেন কত কোটি, কত মানুষ, কত জনসংখ্যা, আল্লাহ আকবর। তাহলে এত যে মানুষ, কোটি কোটি মানুষ রয়েছে পৃথিবীতে, কত মানুষ খাবার খেতে পারছে না। আপনি যদি যান আফ্রিকার দিকে আরো করুন অবস্থা, কত মানুষ আছে বিভিন্ন মুসলিম রাষ্ট্র পর্যন্ত এরকম দারুণ বিপদের সম্মুখীন আছেন। আল্লাহ আপনাকে দিলেন নিয়ামত, আপনি কি ওগুলো স্মরণ করেছেন? তাই একটু দেখা উচিত, শুধু পত্রিকা পড়লে হবে না, শুধু সংবাদ জানলে হবে না, আপনাকে খেয়াল করা দরকার, জানা দরকার, বুঝা দরকার। আল্লাহ যে আপনাকে এত সব নিয়ামত দিল, আপনি কি আল্লাহ নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করেছেন? আল্লাহ আমাদেরকে তার নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান, বুঝার তৌফিক দান করুন। শুধু আসলাম আর গেলাম এরকম যেন না হয়, এর থেকে যেন আমরা শিক্ষা লাভ করি, ঠিক আছে তো? ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আল্লাহ আমাদের মা বাবাদেরকে মাফ করো, আমাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আয় আল্লাহ যারা পথভ্রষ্ট এদেরকে হিদায়ত দাও, আয় আল্লাহ আমাদের মধ্যে থেকে যারা গুমরাহ যদি কেউ থাকে আল্লাহ তুমি তাকে হিদায়ত দাও, যদি কপট মন নিয়ে কেউ এখানে আসে আল্লাহ তুমি তাকে হিদায়ত দাও, আল্লাহ কেউ যদি বেনামাজ থাকে তাহলে তাকে সালাত আদায় করার তৌফিক দাও, আল্লাহ কেউ যদি এরকম থাকে যে হারামপুর আল্লাহ তাকে হারাম খামাই পরিত্যাগ করে হালাল কামাই করে চলার তৌফিক দান করো, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দাও, আয় আল্লাহ আমাদের সকলকে তৌফিক দাও, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে নেজাত দাও, কবর আযাব থেকে নেজাত দাও, সহজভাবে বেশি বেশি করে হালাল কামাই করার তৌফিক দাও, আমাদের কামাইয়ের মধ্যে বরকত দাও, আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়া আখিরাতের কল্যাণ দাও, আল্লাহ দুনিয়া আখিরাতের কল্যাণ দাও, আমাদের জানে মালে বরকত দাও। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما আল্লাহ পৃথিবীর সমস্ত সারা পৃথিবীর মুসলমানদের উপর তুমি রহম করো, মুসলমানদেরকে কোরআন সুন্নাহর দিকে ফিরে আসার তৌফিক দাও, আয় আল্লাহ মজলুম মুসলমানদেরকে সাহায্য করো, আল্লাহ জালিমদেরকে পকড়াও করো, আল্লাহ জালিমদেরকে পকড়াও করো, আল্লাহ জালিমদেরকে পকড়াও করো, মজলুমদেরকে উদ্ধার করো, আমাদের দেশ বাংলাদেশের তুমি হেফাজত করো, সারা বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলির হেফাজত করো, সারা দুনিয়ার মুসলমানদের হেফাজত করো, আমাদের সকলের ইমান আমলের হেফাজত করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকাল্লাহু